الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معاذ الحاضرين، সমগ্র মানব জাতির আকীদা এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা, এর মাঝে কারো কোনো সংশয় নাই। সৃষ্টির উদ্দেশ্যের মাঝে মতবিরোধ, কিন্তু আল্লাহ পাক যে আমাদের সৃষ্টিকর্তা, অল্প কিছু সংখ্যক যাদেরকে নাস্তিক বলা হয় তারা বাদে সমগ্র সৃষ্টি যে কোনো ধর্মের অনুসারী আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক আমাদের রেজিকদাতা, আল্লাহ পাক আমাদের সর্ব বিষয়ের আল্লাহ রব্বুল আলামিন দেখাশোনাকারী, এবং আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে আমরা যা কিছু করব তার বিনিময় পরিপূর্ণভাবে দান করবে। মানব জাতির মাঝে মতনৈক্য এখানে যে কেউ তো তাদের নিজেদের মন গড়া তৈরি করা আমল আর কাজের মাঝে নিজেদের সফলতা মনে করে, যে এই কাজগুলো করলেই আল্লাহ পাকের আমরা সন্তুষ্টি লাভ করতে পারব। তারা আল্লাহ পাকের বিধানকে বিকৃত করে, ইহুদ ও নাসারা আর অন্য ধর্মের অনুসারীরা, তাদের গুরুরা মন গড়া কিছু নীতি তারা পেশ করেছে এবং এগুলোর মাঝে তারা সফলতার ইয়াকিন রাখে। সফলতা মানে এগুলো করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, অর্থাৎ সবার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ পাককে সন্তুষ্ট করা, এটাই হলো সবার উদ্দেশ্য। আল্লাহ পাক পরবর্তীকারে আলম, আল্লাহ পাকের যেটা সুন্নাত, প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে শেষ করে দিবেন। আল্লাহ পাক যা কিছু বানিয়েছেন তা ধ্বংস করে দিবেন। আল্লাহর সত্তা ছাড়া যেমন একদিন কিছুই ছিল না, কুল্লু মান আলাইহা ফান, তেমনই কিছুই থাকবে না। প্রত্যেকটি আল্লাহর সৃষ্টির আল্লাহ পাক হায়াত নির্ধারিত করে দিয়েছেন, সময় নির্ধারিত করে দিয়েছেন, যে যার সময় পূর্ণ করে নেবে সে এই দুনিয়া থেকে বিদায় নেবে। ছোট্ট একটা মাসি বা পিঁপড়া হোক বা আকাশ এবং জমিন, পাহাড় পর্বত বা সূর্য নক্ষত্র হোক, আল্লাহ পাক সবার হায়াতকে নির্ধারিত করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে বানিয়েছেন, শুধু মানব জাতি নয়, আল্লাহর সকল সৃষ্টির এই বিষয়ে তারা একমত যে আল্লাহ পাকের সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানব জাতি, যার কারণে মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ পাক তার সর্বশ্রেষ্ঠ মখলুক আম্বিয়া কেরামের জামাতকে পাঠিয়েছে। কোন পাখির হেদায়তের জন্য আল্লাহ কোন নবী পাঠান নাই, পাহাড়ের হেদায়তের জন্য কোন নবী আসে নাই, সূর্য চন্দ্রের হেদায়তের জন্য কোন নবী আসে নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলম সকল সৃষ্টিকে মানব জাতি আর জিন জাতি ছাড়া যাকে যে হেদায়ত দিয়েছেন রব্বুল আলমিন, সেই হেদায়তের বিরোধিতা করার মতো সামান্য পরিমাণও তাদেরকে শক্তি দেন নাই, আল্লাহর আদেশ পালন করতে তারা বাধ্য। একমাত্র মানব জাতি আর জিন জাতি দুটি মাখলুক যাদের উত্তম মানব জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাদেরকে এই জগতের মাঝে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। রাব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষার ময়দানে রেখে ভালো করার যেরকম যোগ্যতা দিয়েছেন পরিপূর্ণভাবে, আল্লাহ নাফর মানি করারও পরিপূর্ণভাবে যোগ্যতা দিয়েছেন। আল্লাহ পাক পরবর্তীকালে আলাম এই মানব জাতির পরীক্ষার জন্য কিছু ভালো জিনিস বানিয়েছেন, কিছু খারাপ জিনিস বানিয়েছেন। ভালো জিনিসের সৃষ্টিকর্তাও আল্লাহ পাক পরবর্তীকালে আলাম, আর খারাপ জিনিসের সৃষ্টিকর্তাও আল্লাহ পাক পরবর্তীকালে আলাম। ভালো এবং খারাপ এই দুনিয়ার বুকে সর্বকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। খালাকা কুল্লা শাই, কোরআনের বহু আয়াত বলে দিয়েছে, এটা নয় যে খারাপ কিছু সৃষ্টি করেছে ইবলিস, না, সবচেয়ে খারাপের মূল কেন্দ্র ইবলিস, তাকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সর্বখারাপের মূল হল ইবলিস, তার সৃষ্টিকর্তা আল্লাহ পাক, আর সবচেয়ে খারাপের ভালোর মূল কেন্দ্র হলো আল্লাহ পাক পরবর্তীকার আলেমের মানব জাতির সকল মখলুকাতের মাঝে সর্বপ্রথম তাকে সৃষ্টি করেছেন আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালোর কেন্দ্র আল্লাহ পাক নিজে বানিয়েছেন, খারাপের কেন্দ্র আল্লাহ পাক নিজে বানিয়েছেন। ভালো এবং খারাপের সৃষ্টিকর্তা আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সৃষ্টি করেছেন, শীতল বাতাসকে সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন। আল্লাহ পাক পরবর্তীকার আলেম বিষাক্ত জিনিসকে সৃষ্টি করেছেন, মিষ্টি জিনিসকে সৃষ্টি করেছেন, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক পরবর্তীকার আলেম। আল্লাহ পাক ভালো এবং খারাপকে সৃষ্টি করে তার সৃষ্টির মাঝে মানব জাতিকে পরিপূর্ণ আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন যে তুমি ভালোটা করতে চাইলে পরিপূর্ণ ভালোটা করতে পারবা, আর খারাপটা করতে চাইলে পরিপূর্ণ খারাপটা করতে পারবা, তোমাকে এই দুনিয়ার পক্ষ কেউ বাধা দিবে না, তোমাকে পরিপূর্ণ আমি যোগ্যতা দিয়েছি। কোরআনে কারীমে আল্লাহ পাক পরবর্তীকারে আলেম এটাই বলে দিয়েছে, ভালো কোনটা এবং খারাপ কোনটা প্রত্যেকটা মানুষের বিবেক বলে দেয় এটা ভালো এটা খারাপ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা বিষয় সামনে আসলে ইস্তাফতে কালবাক বলে দিয়েছেন, আগে তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা কর, একটা মানুষ তার খারাপ আচরণ করতেছে কারোর সাথে, কর্কট ভাষায় কথা বলতেছে কারোর সাথে, সে যদি ঠান্ডা মাথায় নিজের অন্তরকে জিজ্ঞাসা করে আমার এই আচরণটা ভালো ছিল না খারাপ ছিল, তার অন্তর তাকে বলে দিবে যে এটা খারাপ ছিল, তুমি এই কথাটা ভালোভাবেও বলতে পারতা। আল্লাহ পাক একটা মানুষের অন্তরে ভালো এবং খারাপ বুঝার পরিপূর্ণ যোগ্যতা দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরা, এই যোগ্যতা দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। সত্য কথা বলা এটা যে ভালো প্রত্যেকটা মানুষ জানে, কারো উপর জুলুম না করা এটা যে ভালো প্রত্যেকটা মানুষ জানে, কাউকে থাপ্পড় দেওয়া এটা যে খারাপ অন্যায়ভাবে প্রত্যেকটা মানুষ জানে, চুরি করা যে খারাপ প্রত্যেকটা মানুষ জানে, চুরি না করা এটা যে ভালো প্রত্যেকটা মানুষ জানে। প্রশ্ন এটা নয় যে জানা আর না জানা, মানুষের মাঝে আল্লাহ পাক এমন বিবেক দান করেছেন রব্বুল আলামিন, মানুষের সেই বিবেকের দ্বারা ভালো খারাপ সে বুঝে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছে। মানব জাতির ভালো এবং খারাপের মাঝে পার্থক্য করার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। তবে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক মানব জাতিকে যে কাজ করার যে শক্তি দান করেছেন রব্বুল আলামিন, এই শক্তি দিয়ে অনেক সময় মানুষ খারাপ কাজ করতে করতে করতে করতে সে এমন একটা পর্যায়ে চলে যায় যে ভালো আর সে নিজের চোখে দেখে না। কাল্লা বাল রান, যেমন একটা লোহার উপর যখন জং চলে আসে তখন সে লোহার আসল শক্তিটা দেখা যায় না, খোঁচালে জং পড়তে থাকে, লোহা খেয়ে ফেলে। মানব জাতির ভালো যোগ্যতার মাঝে যখন জং চলে আসে, কালিমা চলে আসে, সেটা দূর করার প্রয়োজন। আল্লাহ পাক পরবর্তীকালে আলাম যখন এই মানব জাতি ধ্বংসের মুখে চলে যায়, যখন এই মানব জাতি পথহারা হয়ে যায়, তাদের আসল যোগ্যতাকে ব্যবহার না করে যখন মানব জাতি এই দুনিয়ার নেশায় লিপ্ত হয়ে জুলুম অত্যাচার রাহাজানি আর এই দুনিয়ার খারাপগুলোর অভ্যস্ত যখন হয়ে যায়, আল্লাহ পাক পরবর্তীকালে আলম মানব জাতির উপর দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে যে ভালোর যোগ্যতা আছে ভালোর ব্যাখ্যা, আর তার মাঝে যে খারাপ কাজ করার যদি যোগ্যতা আছে সেই খারাপ কাজ করার ব্যাখ্যার জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে আম্বিয়া ইকরামকে পাঠাবার একটা নিজাম বানিয়েছিলেন বলে আছে। আম্বিয়া ইকরাম তাদের জীবনীতে এটা ভালো এটা খারাপ এই পার্থক্যটা করে দিতেন আম্বিয়া ইকরামরা। তুমি তোমার সমাজের পরিবেশে থেকে ভালো আর খারাপের মিশ্রণ করে ফেলেছো। আম্বিয়া ইকরাম দুধকে আলোক করে দিতেন, পানিকে আলোক করে দিতেন, এটা দুধ আর এটা পানি, এটা ভালো এটা খারাপ, এই কাজটা আম্বিয়া ইকরামরা করেছে। আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ পাক এই শক্তি দেন নাই যে মানুষকে ভালো কাজের মাঝে আপনার শক্তি দিয়ে আপনি লাগিয়ে দেন, না। ইন্নাকা লা তাহদি মান আহবাব, আম্বিয়া ইকরাম শুধু ভালোটার দাওয়াত দিয়েছেন, খারাপটার থেকে বাঁচার দাওয়াত দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহ পাক আম্বিয়া ইকরামদেরকে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আম্বিয়া ইকরামের অনুসারীদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন যে ভালো কাজগুলো উম্মতের সামনে দাওয়াত আকারে পেশ করো আর খারাপ কাজগুলো বাঁচার খারাপ কাজগুলো থেকে বাঁচার জন্য এই দাওয়াত উম্মতিকে পেশ করো। ভালো কাজ করলে তার পরিণাম কি হবে, খারাপ কাজ করলে তার পরিণাম কি হবে, এই দাওয়াত দিতে থাকবা কিয়ামত পর্যন্ত। কিন্তু ভালো আর খারাপ যা কিছু একটা মানুষ সে নিজের ব্যক্তি শক্তির দ্বারা সে করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে বাধা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ পাক ইরশাদ ফরমান সূরা মুহাম্মাদের দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপর ঈমান আনবে আর নেক কাজ করবে আর কি করবে, وآمنوا بما نزل على محمد محمد صلى الله عليه وسلم উপর আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন সমস্ত কিছু মনে প্রাণে অন্তরে মেনে নিবে। এরপর বলতেছেন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এটাই সত্য এই দুনিয়ার বুকে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে এটাই সত্য, কোরআন এবং হাদিস। আল্লাহ বলতেছেন এটাই সত্য যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে আল্লাহ পাক পরবর্তীকালে আলাম এই ধারাবাহিকতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বের নবীদের উপর আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামের উপরও এই ভালোগুলো আল্লাহ পাক হক এবং সত্যকে আল্লাহ পাক অবতীর্ণ করেছে, কিন্তু আম্বিয়া ইকরামের পরে নবীর উম্মতিরা তারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে তার মাঝে মিশ্রণ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছিল। আল্লাহ পাক পরবর্তীকালে আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সত্যকে পাঠিয়েছেন, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই দুনিয়ার বুকে আসবে না, আল্লাহ পাক দুনিয়া মুখী আর দুনিয়ার মোহে লিপ্ত হয়ে দুনিয়ার গোলামেরা আল্লাহর এই বিধানের মাঝে যেন মিশ্রণ করতে না পারে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছেন নিজের পক্ষ থেকে। আমি মুহাম্মদের উপর যা কিছু পাঠিয়েছি কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তার মাঝে দুনিয়ার কোন শক্তি কোন মিশ্রণ করতে পারবে না। ওয়াইন্না লাহুল হাফিজুন, এবং আল্লাহ পাক কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন রব্বুল আলামিন সারা দুনিয়া মুখী লোকদেরকে যে তোমরা সারা দুনিয়ার শক্তি একত্রিত হয়ে তোমাদের যোগ্যতা একত্রিত করে মুহাম্মদের উপর আমি যা অবতীর্ণ করেছি তার একটি আয়াত, তার একটি সূরার নমুনা তোমরা বানাতে পারবা না। قل ان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله الله পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্তর জন্য তোমরা যতই শক্তির দাবি করো না কেন, যতই যোগ্যতার দাবি করো না কেন, যতই টেকনোলজির বিস্ফোরণ করো না কেন, মুহাম্মাদের উপর আমি যা অবতীর্ণ করেছি একটি আয়াত এবং একটি সূরা কিয়ামত পর্যন্ত তোমরা সবাই মিলে বানাতে পারবা না, এমন একটি চ্যালেঞ্জ আল্লাহ পাক রেখে দিয়েছে। মানব জাতি সফল তারাই হবে, আল্লাহ পাক পরবর্তীকারে আলম বলে দিয়েছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তার উপর অন্তর থেকে ঈমান আনবে। আমার সফলতা একমাত্র মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর, আমার কোনো প্রয়োজন নাই যে আমি অ্যাসেম্বলি বসিয়ে আমি আমার রাষ্ট্র পরিচালনার বিধানকে প্রণয়ন করব। কোরআনের ভাষায় এর চেয়ে বড় নম্রতা, এর চেয়ে বড় মূর্খতা আর এর চেয়ে বড় জাহিলিয়াত আর কিছুই হতে পারে না। আল্লাহ বলছে এগুলো হলো নগ্নতা, মূর্খতা, জাহিলিয়াত, গোমরাহী, প্রভর্ষতা। কি প্রয়োজন আছে? কিছুই করার প্রয়োজন নাই। আল্লাহ পাকে মানব জাতির সফলতার সকল বিধান পাঠিয়ে দিয়েছে, মানব জাতির প্রত্যেকটি অধ্যায়ের সফলতার বিধান আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। শুধু আল্লাহ পাঠান নাই, কোনো প্রকারের বাতিলরা তার মাঝে যেন মিশ্রণ করতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, অপব্যাখ্যা করার চেষ্টা করবে, কোরআনের কোন আয়াতের কোন অংশ আর কোন অক্ষর আর কোন নুকতার পরিবর্তন তারা করবে না, অপব্যাখ্যা দিবে তারা। আয়াতের অপব্যাখ্যা দেওয়া এটুকুন তারা পারবে, কিন্তু একটা মানুষের বিবেক এবং আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছেন যারা অপব্যাখ্যা দিবে, আল্লাহ বলে দিয়েছেন লা ইয়াতিহিল বাতিল, এই অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা বেশি দিন চলবে না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখনই নবী প্রদত্ত তরিকা আর সাহাবায়ে কেরামের পদ্ধতিতে ছোট্ট একটি জামাত যখনই মাঠে নামবে কাজ করার জন্য, আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন আমার পদ্ধতি, আমার নবীর তরিকা অনুযায়ী ছোট্ট একটি জামাত যখন এই দুনিয়াতে কাজ করবে তেমন পর্যন্ত সফলতা আমি একমাত্র তাদেরকেই দিব। এই দুনিয়ার বুকে দিনের ব্যাখ্যার ব্যাপারে সারা দুনিয়ার ব্যাপকভাবে যারা মুসলিম, যারা নমনীয়তা রাখে, যারা ইসলামকে বুঝার চেষ্টা করে, তারা এখনো যারা এই দিনের উপর অভিজ্ঞতা এলেম রাখে ওলামা ইকরাম তাদের কথায় মানে। আর যতই গবেষণা দুনিয়াতে আসুক না কেন, সামান্য কিছুদিনের জন্য চলে, আল্লাহ পাক সেটাকে নিভিয়ে দেন। সাহাবা ইকরামের যুগ থেকে বহু গবেষণা এসেছে, বহু পণ্ডিতরা পাণ্ডিত্য পেশ করেছে, কোনোটাই চলে নাই। বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার এই পরাজয় মিশনে তারা তো সফল বলে, এই পরাজয় অন্ধকার জগতের এই ব্যবস্থাপনায় তারা দুনিয়ার বুকে এই সকল ব্যবস্থাপনার মাধ্যমে বিকৃত মানসিকতার কিছু লোক তৈরি করতে পারবে, সন্ত্রাসী জেহাদের নামে কিছু তৈরি করতে পারবে, কিন্তু ইসলামের সঠিক ব্যাখ্যাকারী তৈরি করা পারবে না। ইসলামের সঠিক ব্যাখ্যাকারী ওভাবে তৈরি হবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ, এই উম্মতের শেষ যুগের লোকদের সংশোধন ঠিক ওইভাবে আল্লাহ পাক করবেন। আমাদের যদি ঈমান এটা থাকে যে হেদায়াত আল্লাহ দেন, এবং এই ঈমান কারো যদি না থাকে তাহলে তার ঈমান আল্লাহ গ্রহণ করবে না। ইয়াহদি মান ইয়াশা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আমি পথভ্রষ্ট করি, আমি গোমরাহ করি। আল্লাহর নবীকে বলতেছেন যে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন, হেদায়েত আমি দিয়ে থাকি। হেদায়েত কিভাবে আসবে, একটা মানুষ সুস্থ কিভাবে হবে, একটা মানুষের বিবেক কিভাবে সঠিক পথে চলবে, একটা মানুষ সিরাতে মুস্তাকিমে কিভাবে আসবে, ইমাম মালিক বলে দিচ্ছেন যিনি সাহাবায়ে কেরামের জিয়ারত করেছেন, তাবেঈনের জিয়ারত করেছেন, যিনি ইলম অর্জন করেছেন সাহাবায়ে কেরামের, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে শেষ যুগের উম্মতের সংশোধন সেভাবেই হবে যেভাবে প্রথম যুগের সংশোধন হয়েছে, আর কোনো নতুন পদ্ধতিতে সংশোধন হবে না। আল্লাহ পাক খাতামুন নবিয়্যিন বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত কিয়ামত পর্যন্ত সেভাবে যেভাবে প্রথম যুগের উপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছেন, কিয়ামতের পূর্বে ব্যক্তি সেইভাবে যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত করে সে হেদায়েত পাবে। আর তার মাঝে কেউ যদি অ্যাসেম্বলিতে বসে বিশ্লেষণ করে এই যুগে এটা চলবে না, এই যুগে এটা চলবে না, এই যুগের মালিক আল্লাহ তাআলা, যে বলতেছে তার মুখের মালিক আল্লাহ তাআলা, তার শরীরের মালিক আল্লাহ তাআলা, তার বিবেকের মালিক আল্লাহ তাআলা, কেউ যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলে তাহলে এটা মনে করতে হবে, ইমানদারদের এটা ইয়াকিন রাখতে হবে, ও উমলি লাহুম, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে আল্লাহ তাআলা তাকে নাসরমানের জামাতে দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার রশি ছেড়ে দিয়েছে, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চারিতে লিপ্ত হবে, যারাই আল্লাহর বিধানগুলোকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য লিপ্ত হবে, যারাই এই বিষয়ে অ্যাসেম্বলি নিয়ে বসবে, আল্লাহ তাআলা তাদের সবাইকে পথভ্রষ্ট করার কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছে। তারা যতই কিছু করুক না কেন, তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ বলে দিয়েছেন যা আল হক ওয়া যাহক আল বাতিল, এই হকের আলো নিয়ে যারা বের হবে বাতিল আর অন্ধকার সেটা দূর হয়ে যাবে। অন্ধকার যতই গভীর হোক না কেন, সামান্য একটি বাতি জ্বালালে অন্ধকার দূর হয়ে যায়, কারণ এই অন্ধকার দূর করবেন আল্লাহ পাক পরমাত্মা আলে আলাম বিধান বানিয়েছেন আহলে হকের একটি জামাতে দুনিয়ার পক্ষে কাজ করতে হবে। এবং সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত হক জামাত আর সঠিক পদ্ধতির উপর কাজ করার লোক এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রাখবেন। অন্যদের জন্য আল্লাহ পরীক্ষা এটা, সে কি বিবেকের পূজা করে না আল্লাহর কোরআনের পূজা করে, এটাই হলো পরীক্ষা একটা মানুষের, সে কার পূজা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মানুষের সংশোধন হয়েছে সাহাবাদের দ্বারা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেকে অর্পণ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের যুগে তাবেঈনদের সংশোধন হয়েছে সাহাবাদের দ্বারা, ইমাম মালিক বলেছেন কিভাবে, ইমাম নাফিয় যাকে যে যিনি সাহাবাত উঠিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমরের কৃত দাস ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরের যা সম্পদ ছিল ইলমের আর নূর আর আমলের, আল্লাহ পাক পরবর্তীকারে আলম অনেকের মাঝেতে ইমাম নাফিকে আল্লাহ রাব্বুল আলম নক্ষত্র বানিয়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে উমরের ইলমের সমষ্টি তার উপর জমা করে দিয়েছিলেন। ইমাম মালিক ছুটে এসে আব্দুল্লাহ ইবনে উমরের সোহবতে পড়ে যান, আল্লাহ ওনাকে এত বড় ইমাম মালিক বানিয়ে দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের নির্জাশি আল কামা রাহিমাহুল্লাহ ছিলেন তাবেঈ, ইমাম মালিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনারই ছাত্র শেখ হাম্মাদ, ওনার সোহবতে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবতের নূর এবং আনোয়ার দুটি মাধ্যমে অর্জন করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এইভাবে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যাদের মেহনতকে বাকি রেখেছেন, যাদের বিশ্লেষণকে বাকি রেখেছেন, কোরআন এবং হাদিসের ফতোয়া যাদের বাকি রেখেছেন, সেই সকল আইমা কেরামদেরকে দেখেন, তাদের যুগে বহু হাজারো হাজারো গবেষক এসেছে, আল্লাহ পাক তাদেরগুলা পৌঁছান নাই আমাদের কাছ পর্যন্ত, পৌঁছিয়েছেন তাদেরগুলো যারা সাধনা করেছেন যে আমার এই ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের ফতোয়া অনুযায়ী হতে হবে, নতুন কোন আবিষ্কারক হয়ে আমি জন্ম হতে চাই না। অনেকে নতুন আবিষ্কারক হিসাবে দাবিদার হয়, তাদের এই দাবি কোনোদিন টিকবে না। ইতিহাস পড়লে দেখা যায় এই সকল দাবিদাররা পরাজিত হয়ে গিয়েছে, ইতিহাস পড়লে দেখা যায় এই সকল দুনিয়ার দৃষ্টিতে দুর্বল, কিন্তু আল্লাহ পাককে নিয়ে যারা থাকে তারাই দুনিয়ার মধ্যে সফলতা, কারণ সফলতাকে অর্জন করলো, পরাজিতকে হয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ পাক দুটি জামাত বানিয়ে কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তিনি সৃষ্টিকর্তা, তিনি বিচারক আর তিনি ফয়সলা করবেন। এজন্য আল্লাহ পাক ইরশাদ ফরমান, যারা এই দুনিয়ার বুকে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাতের ব্যাখ্যা আসছে হাদিসে জিব্রাইলে, মান ইসলাম, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকীমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহজ্জাল ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان إسلام باہر جگہ تیر نیت عمل اکرتر نام اسلام اور ایمان کا کہ بلا ہے আমাদের বাহিরের জগতের যেমন একটি বিশাল ব্যাপকতা আছে, আমাদের ভিতরের একটা জগৎ আছে। সেই জগতের সম্পর্ক রুহের সাথে, সেই জগতের সম্পর্ক নফসের সাথে। যেরকম ভাবে আমাদের বাহিরের জগতের চোখ আছে, চোখের সাথে অনেক বিধানের সম্পর্ক, হাতের সাথে অনেক বিধানের সম্পর্ক, পায়ের সাথে অনেক বিধানের সম্পর্ক, নামাজের সম্পর্ক শরীরের অঙ্গগুলোর সাথে, সত্য কথা বলার সম্পর্ক শরীরের অঙ্গগুলোর সাথে, জুলুম করার সম্পর্ক শরীরের অঙ্গগুলোর সাথে, ইনসাফ করার সম্পর্ক শরীরের অঙ্গগুলোর সাথে, যেরকম ভাবে বাহ্যিক কাজগুলোর সম্পর্ক শরীরের অঙ্গগুলোর সাথে, আমাদের ভিতরের একটা শক্তি, ভিতরের একটা জগৎ আল্লাহ পাক বানিয়েছেন, যেটাকে রুহ বলা হয়। এবং রুহের সাথে সম্পর্কিত যেই জগৎ, সেই জগতের জন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলম যে জিনিসটা রেখেছেন সেটাকে ইমান বলা হয়। মাল ইমান, ফা আখবিরনি আনিল ইমান, ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, ক্বালা সাদাকত। ইমান বলা হয় আমার অন্তরের মাঝে এই মানসিকতাকে সৃষ্টি করা, এই মানসিকতাকে ধরে রাখা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আন তু'মিনা বিল্লাহ, এবং আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই জমিন এবং আসমানের যত নিজাম আছে এর মাঝে আল্লাহ পাকের সকল বিধানকে বাস্তবায়িত করার জন্য আরেকটি সৃষ্টি বানিয়েছেন ফেরেশতা, ফেরেশতার উপর ইমান আনা। হাদিসে মোবারকে আছে, একটা গাছের পাতা ডান পাশে লড়তেছে, বাম পাশে লড়তেছে, ফেরেশতা আছে, ফেরেশতা নাড়াচ্ছে, মনে হয় যে বাতাসে নড়তেছে। বাতাস একটা মাধ্যম, গাছের কোনো শক্তি নাই নড়ার, নড়তেছে ফেরেশতা নাড়াচ্ছে। আল্লাহ পাক এমন ভাবে এই দুনিয়াকে কন্ট্রোল করে রেখেছেন রব্বুল আলামিন। একটা মানুষ ভালো কাজ করতে যাচ্ছে, তার ভালো কাজের সহায়তার জন্য আল্লাহ পাক ফেরেশতা রাখতেছেন, ভালো কাজের সহায়তা ফেরেশতা করতেছে। ওয়ালিল মালাকে লাম্মা ফাআম্মা লাম্মাতুশ শাইতান ফাআম্মা লাম্মাতুল মালাক ফাইআদুম বিল খায়র ওয়া তাসদীকুম বিল হক। হাদিস মুবারাকে বলতেছে, একটা মানুষ নামাজের মানসিকতা করতেছে, শরীরের প্রত্যেকটা অঙ্গের মাঝে আল্লাহ প্রদত্ত মানসিকতা মানুষের মাঝে তৈরি হলো, নামাজ পড়ার জন্য উঠতেছে, আল্লাহ পাক পরবর্তীকারে আলম সাথে সাথে ফেরেশতার সেই জামাত তাকে ওযুখানায় নিয়ে যাচ্ছে, তার ওযু করাচ্ছে, তার দ্বারা দোয়াগুলো পড়াচ্ছে, তার দ্বারা আল্লাহ সে আসতেছে, আল্লাহ পাকের ফেরেশতারা তার পাশে আসতেছে, আল্লাহ পাকের নামাজে দাঁড়াচ্ছে, ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে যাচ্ছে, শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে, আর ফেরেশতা তার মাঝে ভালো মানসিকতার নূর দ্বারা তাকে নিগরানি করতেছে, তার দেখাশোনা করতেছে। আল্লাহ পাক সেই ব্যবস্থাপনা, ফেরেশতাদের উপর ইমান রাখা, এবং কিসের উপর ইমান রাখা? ওয়া কুতুবিহি, আসমানি সকল কিতাবের উপর ইমান রাখা। আল্লাহ পাক মানব জাতির হেদায়তের জন্য আসমান থেকে কিতাব পাঠিয়েছেন, আমাদের জন্য আল্লাহ পাক কোরআনে করিম পাঠিয়েছেন, কোরআনে করিম আসমানি কিতাব, এটা আসমান থেকে আসছে, জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে পড়িয়েছেন, সাহাবায়ে কিরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ইলমকে অর্জন করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার পরে তোমরা এদের থেকে এই ইলমগুলো, আব্দুল্লাহ হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এদের থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে তোমরা এই কোরআনকে অর্জন করবা। বিশেষভাবে এনাদের নাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে করিম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কোরআন শোনাতেন, এবং হুজুর শোনাচ্ছেন, জিব্রাইল ইসলাম শোনাচ্ছেন, যেমন একজন উস্তাদ একজন ছাত্রকে শোনাচ্ছে, ছাত্র উস্তাদকে শোনাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বসিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কিরামরা হুজুরকে শোনাচ্ছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শোনাচ্ছেন। উবাই ইবনে কাবকে ডাকলেন, সাইয়্যিদুল কুররা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মাঝে সবচেয়ে বড় কারি। দেখলেন, হে উবাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলম সূরা বাইয়্যিনা, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ পাক পরবর্তীকারে আলম সূরা বাইয়্যিনা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, এই সূরাটা তোমাকে শোনাবার জন্য বলেছেন, আমি তোমাকে শোনাবো। উবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার নাম নিছেন নাকি? বলে, হ্যাঁ, তোমার নাম নিয়ে। উনি আনন্দে কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, এনাকে শোনান, মানে এনাকে আপনি শিখান। তো এই যে সাহাবাই কেরামের জামাত হজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিজাম চলতেছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন শক্তি এটাকে রুখতে পারবে না, যতই চেষ্টা করো বাধা দিতে পারবে না। আমাদের দেশে দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে কত ব্যবস্থা, যেন শিক্ষা প্রতিষ্ঠানে এই কোরআন না ঢুকে, কোরআন ঢুকলে সন্ত্রাসী হয়ে যাবে, মোল্লা হয়ে যাবে, বেকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু এই কোরআনকে বাধা দিতে পারতেছে না। সে কোরআন প্রতিযোগিতা সৌদি আরব হচ্ছে, এই বাংলাদেশের এই সকল ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে ইয়েতিমখানা নাম দেওয়া হয়, তিল তিল করে যারা বড় হচ্ছে, দেখা যায় যে সারা দুনিয়ার প্রতিযোগিতায় বাংলাদেশি ছেলেরা এবারও তারা ফার্স্ট হয়েছে সারা দুনিয়ার সামনে। কোরআন অবতীর্ণ হয়েছে মক্কাতে, তারা এক, তারা আহলে লিসান, তারা এক নম্বর হতে পারে নাই। যারা পরীক্ষায় ছিলেন আমাদের বাংলাদেশিও ছিলেন দুই একজন, বলতেছেন যে আমাদের বাঙালি ছেলেদের মুখ থেকে যে কোরআন বের হচ্ছে ওরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, এই কোরআন এদের মুখ থেকে এইভাবে কিভাবে বের হচ্ছে। আল্লাহ পাক যারাই মেহনত করবে, যে যত বেশি মেহনত করবে, সে শুধু বাইতুল্লাহর সামনে থাকলেই যে আল্লাহ নিয়ামত পাবে তা না, এই পুরা জগতের মালিক আল্লাহ পাক পরবর্তীকালে আসবে। যার যত বেশি ইখলাস হবে, যার যত বেশি চেষ্টা হবে, তাকে আল্লাহ ততই দান করবেন বলে আসবে। এটা নয় যে হেরার হেরার অধিবাসীরাই শুধু কোরআন পাবে, আল্লাহ কোরআন সবার জন্য পাঠিয়েছে। গারে হেরার অধিবাসীরা অবহেলা করবে, আল্লাহ পাক অন্যখানে পাঠিয়ে, আজ থেকে 70 বছর আগে পুরা আরব দেশে হাফেজে কোরআন একজনও ছিল না। এই হিন্দুস্তান আর এই সকল এলাকা থেকে হুফাজরা গিয়ে তাদেরকে কোরআন পড়েছে, এখন আলহামদুলিল্লাহ ব্যাপক আকার ধারণ করেছে। বড় বড় আইম্মা কেরামের উস্তাদ তালাশ করলে পাক ও হিন্দের ওলামায়ে কেরামদেরকে পাওয়া যায়। আল্লাহ পাক কারো মুখাপেক্ষ কিনা, এই কোরআনে করিম যারাই অবলম্বন করবে, সে যতই ফকির হোক, যতই মিসকিন হোক, যতই গরিব হোক, আমি যতই সম্পদশালী হই না কেন, আমি আমার কোরআনকে ঠিক করতে হলে আমার দৃষ্টিতে দুনিয়াতে যে সবচেয়ে নিচু মানের, আমার দৃষ্টিতে নিচু মানের যে একজন হাফেজ সাহেব, আমি তাকে নিচু মানের মনে করি, কিন্তু আল্লাহ পাক আমাকে মুখাপেক্ষী বানিয়ে রেখেছেন, কোরআন শুদ্ধ করতে হলে তার সামনে আমি বসতে হবে। আমি যতই বড় অফিসার হই না কেন, আমি যতই বড় কিছু হই না কেন, আল্লাহ পাক আমি যদি কোরআনকে শুদ্ধ করতে চাই তার সামনে আমাকে বসতে হবে। আর আমি তাকে যতই খারাপ বলি না কেন, তার ব্যাপারে আল্লাহ পাকের ফতোয়া এই জগতের মাঝে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়তেছে এবং পড়াচ্ছে, যেই ব্যক্তি কোরআন পড়তেছে এবং পড়াচ্ছে, আল্লাহ পাকের ফতোয়া সেই উত্তম। দুনিয়া তাকে যতই খারাপ মনে করক না কেন, আল্লাহ পাকের ফতোয়াই হলো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ঈমানের সম্পর্ক হলো ওয়া কুতুবিহি, আসমানি সকল কিতাবের উপর ঈমান আনা। ঈমান আনা মানে কি? আল্লাহ রাসূল যা বলেছেন তা করতে হবে আসমানি কিতাবের দ্বারা। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে একটি এলেম তুমি অর্জন করেছো সেটা আরেকজনকে তোমাকে দিতে হবে। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব প্রত্যেকটি মুসলিম বাচ্চার নিকট কোরআন পৌঁছানো। এ কোরআন যে সকল রাষ্ট্র পরিচালকরা পৌঁছাচ্ছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা অপরাধী হয়ে দাঁড়াবে। তাদের নাজাতের উপায় কি হবে সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক প্রত্যেকের উপর, মা বাবার উপর দায়িত্ব যে কোরআনের শিক্ষা তোমার সন্তানকে দিতে হবে। আল্লাহ পাক এটা আদেশ করে দিয়েছেন। আমার ঈমান কোরআন আল্লাহর কিতাব, তার অর্থ এটা নয় যে আমার ঈমান যে ফজলি আম। ঈমান মানে ফজলি আম তো ভালো কথা, মুখ দিয়ে একসবার উচ্চারণ করলাম, কিন্তু এই ফজলি আম তো আমার গ্রহণ করতে হবে ল্যাংরাম, তাহলে এটার দ্বারা আমি উপকৃত হব। সারাদিন যে ফজলি আম ল্যাংরাম, আমারও তো মানুষ পাগল ছাগল বলবে, আমারও তো ব্রেনের হাসপাতালে নিয়ে যাবে। আর আরেকজন ব্যক্তি যে বাস্তবিক ফজলি আম ল্যাংরাম চিনতেছে আর সেগুলোর দ্বারা উপকৃত হচ্ছে, তাকে বলবে বিবেকবান। আর যারা শুধু বলে কোরআন আল্লাহর কিতাব আর নিজের জীবনে নাই, নিজের সন্তানদের মাঝে নাই, নিজের সমাজের মাঝে নাই, তারা ওর হুকুমে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে কি বলে সেটা আল্লাহ জানেন, শুধু মুখ দিয়ে বলার নাম নয়, নিজের জীবনের মাঝে আনার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, এবং কিয়ামতের দিনের উপর ঈমান থাকবে যে আমি এই দুনিয়াতে একদিন চলে যাব, আমি বারজাখে থাকবো, অপেক্ষায় আমার বিচার হবে কিয়ামতের ময়দানে, আমার ভালো সকল কাজ আমাকে দেখানো হবে, আমার সকল খারাপ কাজ আমাকে দেখানো হবে। আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে হায়াত দিয়েছেন, শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আজরাইল ইসলাম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি তওবা করো, তুমি তওবা করো, এই দুনিয়ার মধ্যে তুমি শয়তান থেকে বাঁচতে পারবা না, তুমি তওবা করো। তওবা মানে শুধু মুখ দিয়ে উচ্চারণ করার নাম নয়, তওবা বলা হয় তুমি যদি ব্যাপক প্রচারের মাধ্যমে গুনাহ করেছো, প্রচারের মাধ্যমে তওবা করবা। তুমি যদি বাঙালি কালচারের নামে, হিন্দু কালচারকে বৈশাখী মেলার নামে প্রচার করে রাষ্ট্রীয় পর্যায়ে যদি তুমি এটা তত্ত্বাবধান করেছো, এই অপরাধে তুমি অপরাধী, তুমি তুমি ব্যাপক মাধ্যমে প্রচার বিভাগের মাধ্যমে বলতে হবে যে আমি এই শিরককে প্রতিষ্ঠিত করে একটা শিরক জন্মদাতা, আর শিরকের আমি তত্ত্বাবধানকারী, আমি তার থেকে তওবা করতেছি। এভাবে না করলে আল্লাহ তোমার সেই তওবা কবুল করবেন না। কিয়ামতের ময়দানে এই সকল নোংরা কালচারের ব্যাপকতার বিচার হবে। কোরআন এবং হাদিসে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ বলে দিয়েছেন বাঁচার কোনো উপায় নেই। যতই এগুলোকে মোল্লাবাদী বলা হোক, যতই কিছু বলা হোক, বাঁচার কোনো উপায় নাই। আর প্রকাশ্য যেই গুনাহ করা হয়েছে, ব্যাপক প্রচারের মাধ্যমে যেই গুনাহ করা হয়েছে, তার তওবা আল্লাহ ব্যাপক আকারে রেখেছেন। আর যেটা গোপন গুনাহ করা হয়েছে, তার তওবা আল্লাহ গোপন করে করার জন্য বলেছেন। ব্যাপক আকারে আমি গুনাহ করলাম, তওবার মাঝে এসে গোপনে করলাম, ব্যাপক প্রচারের গুনার তওবা কবুল হবে না। যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবে করতে হবে। এরপর পঞ্চম, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আরেকটা ঈমান রাখতে হবে, আমার জীবনে যা কিছু হচ্ছে ভালো এবং খারাপ এই সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে, এটাকে তাকদীর বলা হয়। ওয়াল কদরু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি এই করে এত বড় হয়েছি, আমি এই করে অত বড় হয়েছি, তুমি এই করোনা বলে এত বড় হতে পারো না, আমি আমার যোগ্যতাকে খোদা বানিয়ে ফেলতেছি, আমি অমুকের অবহেলাকে খোদা বানিয়ে ফেলতেছি, এটা ঈমানের পরিপন্থী কথা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমার উপর ইয়ামসাসকুম হাসানা, কোন হাসানা, কোন ভালো যদি তোমার জীবনে আসে, ফামিনাল্লাহ, আল্লাহ তোমাকে ভালো দিয়েছেন, আল্লাহ তোমাকে ভালো জিনিসটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই বলেছি, ভালো জিনিসও সৃষ্টি করেছেন, খারাপও সৃষ্টি করেছেন আল্লাহ পাক। ভালো এবং খারাপ সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য। ঈমানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কুফরের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আদমের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ইবলিসের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আলোর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, অন্ধকারের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, জুলুমের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সত্য কথা বলার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, মিথ্যার সৃষ্টিকর্তা আল্লাহ পাক পরবর্তীকার। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমি ভালো তোমার সামনে রাখলাম, খারাপও তোমার সামনে রাখলাম, আমি মালিক আর মুক্তাও তোমার সামনে রাখলাম, লকলকে কয়লার আঙ্গারা এটাও তোমার সামনে রাখলাম, তোমাকে আমি স্বাধীন করে দিলাম, তুমি এই কয়লা লকলকে এই কয়লার দিকে হাত বাড়াচ্ছ না তুমি মুক্তার ঝলমলে এর দিকে হাত বাড়াচ্ছ। ফেরাউন মূসা আলাইহিস সালামের পরীক্ষা এটা দিয়েই তো করলো, ফেরাউন মূসা আলাইহিস সালাম পরীক্ষা করলো না, এটা দিয়েই তো করলো, একটা ঝলঝলে মুক্তাও রাখলো, মানিকও রাখলো, ঝলমল করতেছে, আর আগুনের কয়লা রাখলো, ঝলমল করতেছে, তো কয়লার ঝলমলে বেশি। যে মূসা যে আমাকে থাপ্পড় মারলো, মাসুম বাচ্চা বলে আমার খোদা বল দিছে থাপ্পড় মূসা আলাইহিস সালাম, যে এটা তো মনে হয় সেই যার দ্বারা আমার মৃত্যু ঘটবে, বিচক্ষণ ছিল তো। আজ আর সে বললো যে আসলে ব্যবস্থা তো আল্লাহ পাক করে রাখছে, এই বাচ্চা মানুষ এমনি বাচ্চারা তো হাত লড়ায় মনে না, এটা এটা থাপ্পড়টা ভয়ঙ্কর ছিল, কত পেরেশান হয়ে যায় ফেরাও। পরীক্ষা চললো মূসা আলাইহিস সালামের, একটা মানিক জাল জল জলমল করতেছে আর একটা আগুনের কয়লা জলমল। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, দুটোটা পাশাপাশি, রেওয়ায়েতে আছে যে ওই মানিকটাই ধরতে গিয়েছে, কিন্তু জিবরা ইসলাম মানিক ধরলে তো এখন কতল করে দিন, জিবরা ইসলাম আগুনের কয়লা নিয়ে মুখে দিয়ে দিলেন, তোতলানি ভাব চলে আসতো কেমন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত না, জিব্বা পড়ে গেল ওনার। তখন ফেরাউন বলে হা ঠিক তো, আসলে তো এগুলো সব আল্লাহর হুকুমে হচ্ছে, ওয়াল কদরু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই আকীদা যার ভিতরে আসবে সে পেরেশান হবে না। এই দুনিয়াতে পেরেশানি আসবে, কেউ যদি পেরেশান হয়ে যায়, সে যদি এটা মনে করে আমার আল্লাহর পক্ষ থেকে এই পেরেশানি আসছে, আল্লাহ পাক বলে দিয়েছে ইযা আসাবাত মুসিবা, বিপদ আসছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার সান্ত্বনা যে বিপদ আল্লাহ পাঠিয়েছেন এবং আল্লাহ পাকের ওয়াদা, ফা ইন্না মা আল উসরি ইউসরা, দুনিয়ার এই বিপদের পরে শান্তি আসবে, তার এই বিপদটা তার জন্য এত পেরেশানির কারণ হবে না যে আত্মহত্যা করবে। মুসলমানরা বিপদে পড়ে আত্মহত্যা করে না, অমুসলিমরা আত্মহত্যা করে, তারা বিপদ বরদাস্ত করতে পারে না। মুসলমানরা বিশাল বিশাল সমুদ্রের মতো বিপদকে তারা পান করে নেয়, কারণ তারা জানে এরপরে আমার শান্তি আসবে। সে জানে এই বিপদের এক একটি অংশের দ্বারা আমার শরীরের এক একটি পশম থেকে গুণা ঝরে যাচ্ছে। মুসলমানের বিপদ এমন, মুসলমানের সান্ত্বনা বিপত্তি, আল্লাহ পাক তার উপর বিপদ দিয়ে তার গুণাকে আল্লাহ মাফ করে দেন, গুণা মাফ হওয়ার পরে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, বাড়াতে বাড়াতে আল্লাহ তাহলে এত বাড়িয়ে দেন যে সে কল্পনাও করতে পারে না। কিন্তু ইমানদাররা তার ইমান এটা হতে বল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো এবং খারাপ সব আল্লাহর হুকুম, ক্বালা সাদাক্তা রাসূলুল্লাহ। এই জিনিসের সম্পর্ক হলো ইমানের সাথে, ভিতরের জগতের সাথে, তাকদীরের সম্পর্কে ইমানের সাথে, আখিরাতকে মানার সম্পর্কে ইমানের সাথে, আল্লাহ রাসূলদেরকে মানার সম্পর্কে ইমানের সাথে, আসমানি কিতাবের মানার সম্পর্কে ইমানের সাথে, এবং আল্লাহকে আল্লাহর উপর ইমান আনার সম্পর্ক ভিতরের জগতের সাথে, এটাকে বলা হয় আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير। ইমানের ব্যাখ্যা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের দ্বারা আল্লাহ করে দিয়েছেন। ইসলাম হলো বাহিরের আমলের নাম, ঈমান হলো ভিতরের ইয়াকিনের নাম। আমার ভিতরে ইয়াকিন থাকবে আমি যা কিছু করতেছি একমাত্র আল্লাহর জন্য করতেছি। এখন আল্লাহ তাআলা বলতেছেন, জিব্রাইল ইসলাম প্রশ্ন করলেন, মাল ইহসান আখবিরনি আন আল ইহসান, ক্বাল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এহসানের সারাংশ হলো আমি যে ইবাদত করব উত্তম ভাবে করব, এহসান মানে এটা, নামাজ পড়ব উত্তম ভাবে আল্লাহ উত্তমটাই গ্রহণ করবে, আমি কথা বলবো উত্তম ভাবে, প্রত্যেকটি ইবাদত এমন উত্তম ভাবে করা যেটা আল্লাহ পছন্দ করবে। অর্থাৎ কেউ যদি এটা মনে করে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ পাকও বলে দিচ্ছেন আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না অবশ্যই আল্লাহ তাকে দেখতেছেন। এই ঈমান এবং এই অবস্থান, এই মানসিকতা নিজের মাথায় রাখা, সকালে ঘুমের থেকে উঠলাম আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আমাকে দেখতেছে, আমি বাথরুমে যাচ্ছি আল্লাহ আমাকে দেখতেছে, আমি রাস্তায় বেরোচ্ছি আল্লাহ আমাকে দেখতেছে, আমি দোকানে বসতেছি আল্লাহ আমাকে দেখতেছে, আমি অফিসে পড়তেছি আল্লাহ আমাকে দেখতেছে, আমি কলম হাতে নিয়েছি ইনসাফ লেখার জন্য আল্লাহ আমাকে দেখতেছে। আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা, শুধু দেখতেছেন নয়, শুধু আল্লাহ দেখতেছেন নয়, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার সকল কাজকে লেখা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, আমার সকল কাজকে রেকর্ড করা হচ্ছে, কিয়ামতের ময়দানে আমার সকল কাজ যা কিছু এই দুনিয়ার বুকে আমি করলাম আল্লাহ পাক সব কিছু খুলে খুলে আমার সামনে পেশ করে দিবে। জিবরা ইসলাম জিজ্ঞাসা করলেন কেয়ামতের ব্যাপারে, বলে কেয়ামত কখন হবে সেটা যতটুকু আপনি জানেন আমি অতটুকু জানি, অর্থাৎ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কেয়ামতের কিছু লক্ষণ বলেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, গত পূর্বে আলোচনা হয়েছে, কেয়ামতের সবচেয়ে বড় লক্ষ্য হবে যে এই দুনিয়ার সবচেয়ে অযোগ্য ব্যক্তিরা দায়িত্বে চলে যাবে, আর যোগ্য ব্যক্তিরা তারা আল্লাহ পাক এই দুনিয়া পরিচালনার জন্য, ঘর পরিচালনার জন্য, সব কিছুর জন্য মেধা সম্পন্ন লোক বানিয়েছেন। দুনিয়াতে দেখেন না আল্লাহ পাক তাল গাছও বানিয়েছেন, বড়ই গাছও বানিয়েছেন, তাল গাছও ফল দেয়, বড়ই গাছও ফল দেয়, বড়ই গাছ কোনোদিন তাল গাছ বনবে না, তাল গাছ তাল গাছে থাকবে। কেউ যদি বড়ই গাছকে তাল গাছ বানাতে চায় তার বৃক্ষতা অযোগ্য, তাকে যতই বড় পোস্ট দেওয়া হয় সে যোগ্য হবে না। এটা বাবার সফলতা হলো তার যোগ্য সন্তান নির্বাচন করা, তার পাঁচটা সন্তানের মাঝে যে যোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন বাবার যোগ্যতা খুব কম যাবে সন্তানদের মাঝে, এরপরে নাতিদের মাঝে তো যাবে না। বাবা ডাক্তার হলে যে সন্তান ডাক্তার হবে জরুরি না, বাবা ব্যবসায়ী হলে যে সন্তান ব্যবসায়ী হবে জরুরি না, যোগ্যতা বন্টন আল্লাহ পাক করেছেন। বাবা তার সাধনাকে যদি টিকিয়ে রাখতে চায় তখন বাবার দায়িত্ব হলো তার যোগ্যতার সন্তানদের মাঝে যোগ্যতার চয়ন করা, বাবার দায়িত্ব এটা। যে যেই কাজই করুক না কেন তার সন্তানদের যে কোনো একজনের মাঝে কিছু আছে, বাবা যদি তাকে নির্বাচন করতে পারে তাহলে বাবার যোগ্যতা বাবার ফসল টিকে যাবে, আর বাবা যদি ভাবে এবং আবেগে পড়ে কিছু করে ফেলে, বড়টা ছোটটা অমুকটা অমুকটা চাপলুসি যেটা বেশি করে, বাবার যা আছে সব বিক্রি হয়ে যাবে, বাবার যোগ্যতা সেখানে দাফন হয়ে যাবে। নির্বাচন করতে হবে সঠিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সমাজে, ঘরে, যে কোনো প্রতিষ্ঠানে, যেখানে হোক, যারা দায়িত্ব চাইবে তোমার কাছে তাকে কোনোদিনও তুমি নির্বাচিত করবে না। যে চাইতে আসবে সে দুনিয়ার স্বার্থে চাইতে আসবে, সে এই দায়িত্ব নিয়ে তার দুনিয়ার স্বার্থ অর্জন করবে, তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। আর যেই ব্যক্তি এগুলো চাইবে না, তার ভিতর আতঙ্ক আর ভয় আছে, তাকে জোর করে দায়িত্ব দিবা, তাকে জোর করে দায়িত্ব দিবা। আর দায়িত্ব আসার পরে আল্লাহ পাকের সাহায্য ওই ব্যক্তির উপরে থাকবে যেই ব্যক্তি দায়িত্ব থেকে পালায়, নিতে চায় না। আর যেই ব্যক্তি দায়িত্বের দিকে দৌড়ায়, তাকে যখন নির্বাচিত করা হবে, আল্লাহ বলছেন তার মাধ্যমে তোমার এলাকায়, তোমার দেশে, তোমার সমাজে কোনোদিনও সফলতা আসবে না। বহু বছর থেকে আমরা অভিজ্ঞতা করে আসতেছি, তারপরে আমাদের বুঝে আসে না, অযোগ্যতার হাতে আমরা ঠেলে দিচ্ছি। কেয়ামতের লক্ষণ হবে এটাই, সকল অযোগ্যতার হাতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হলো এটা, আমরা আমাদের কলিজা নিমড়িয়ে তাদেরকে যতই টাকা পয়সা দেয় না কেন, তারা সমাজে শান্তি আনতে পারে না, তারা সমাজে বিশৃঙ্খলায় বিশৃঙ্খলা, সন্ত্রাসে ভরে দিচ্ছে তারা। তারা বলে সন্ত্রাস দমন করে, মানুষ মারার নাম সন্ত্রাস দমন নয়। যেই সমাজ 100 সন্ত্রাস জন্ম দেয়, সেই সমাজ 10 জন মেরে সে কি কৃতিত্ব অর্জন করলো? আসল কৃতিত্ব হলো এই সন্ত্রাসই যেন জন্ম না নেয়। যে সমাজ সন্ত্রাস জন্ম দেওয়ার ফ্যাক্টরি বানিয়ে রাখে, তারা ব্যর্থ সমাজ এবং আমাদের গুনাহের ফসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে দিয়েছেন, কিয়ামতের লক্ষণ হলো এটা, অযোগ্যরা রাষ্ট্র পরিচালনায় চলে যাবে। অনেক হাদিস এর উপর রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে চলে গেলেন, আল্লাহ পাক পরবর্তীকারে আলম উম্মতকে বলে দিচ্ছেন, রব্বুল আলামিন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা এই দুনিয়ার বুকে ঈমান আনবে এবং নেক কাজ করবে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে তা আন্তরিকভাবে গ্রহণ করে নেবে, অন্তর দিয়ে। ব্যক্তি পর্যায়ের বিধান ব্যক্তি পর্যায়ে, সামাজিক বিধান সামাজিক পর্যায়ে, দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশাখ মেলা আনছে কিনা। যে রাষ্ট্র পরিচালকরা বৈশাখী মেলার ব্যাপকতা করছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান রাষ্ট্র পরিচালক। এবং এই ধরনের যত নাফরমানি আছে, ওয়াহুয়াল হক মির রাব্বিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা আনছেন এই সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য নিয়ে আসছেন, আল্লাহ নিজে বলতেছেন। যারা এটাকে মেনে নিবে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, যারা এটাকে মেনে নিবে, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মেনে নিবে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের সকল গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন, এবং ওয়া আসলাহা বালহুম, তাদের অবস্থা পরবর্তী জীবন আর মৃত্যু পর্যন্ত তাদের অবস্থার সংশোধনের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নেন। আল্লাহ তাদেরকে সংশোধন করেন যারা নিজেকে আল্লাহর সুপর্দ করে। ওয়া আনিবু ইলাল্লাহ, আল্লাহ বলছে আমার মুখে হয়ে যাও, আমার মুখে হয়ে যাও, দলের মুখে হবে না রক্ত দিবা, জুলুম করবা, নেতার মুখে হবে না জুলুম করবা, দুনিয়া মুখে হবে না জুলুম করবা, আরামে লিপ্ত হয়ে যাবা। আল্লাহ বলছে ওয়া আনিবু ইলাল্লাহ, আমার মুখে হয়ে যাও, আমি কি করব, তোমার বিগত জীবনের গুণাগুলো মাফ করে দেব, ভবিষ্যতে যেন তুমি গুণা না করতে পারো আমি তোমার সংশোধনের ব্যবস্থা করে দেব। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলতে ইয়া রাসূলুল্লাহ, কুল ফিল ইসলামে কওলান, এমন একটা কথা বলে দেন। সাহাবী বলতেছেন, হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, ইসলামের ব্যাপারে এমন একটা একটা কথা বলে দেন যা আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হুজুর বলেন যে কুল আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, আল্লাহ সুম্মা ইসতাকিম, এরপরে দুনিয়া যেখানে তোমাকে নিয়ে যাক না কেন ঈমানের উপর তুমি অটল থাকবা, যতই বাতাস আসুক না কেন, এদিক থেকে বাতাস ওদিকে দৌড়ালাম না, এটা তো বুদ্ধিমানের কাজ না, ঈমান এনে অটল ভাবে রয়ে যাওয়া। ঈমান আনে অটল ভাবে থাকা কেমন হবে, হুজুর বলে দিয়েছেন যে লকলকে আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন হবে এরকম কঠিন হবে, কিন্তু তুমি যদি ফিতনার যুগে এই ঈমান নিয়ে যদি তুমি বেঁচে থাকো, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ পাক তোমাকে তার বিনিময় কি দিবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করে বদর আর উহুদের ময়দানে শহীদ যারা হয়েছেন, আল্লাহ পাক এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে এই তথ্য এলেন দিয়ে তার কয়েকদিন পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা সৈন্যবাহিনী তশকিল করতেছেন। তখনকার যুগের বৃহত্তম শক্তি রোম সম্রাট চ্যালেঞ্জ করেছিল, হুজুরের দাওয়াত গ্রহণ করে নাই, ইসলামকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ তশকিল হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে সফর মাসে ইন্তেকালের কয়েকদিন পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের তরতিব এবং তশকিল দিয়েছিলেন। আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহ তার থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে দীনের সঠিক বুঝ নসীব ফরমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।